নীল আকাশের নিচে পৃথিবী, তার পৃথিবীর পরে ওই নীল আকাশ তুমি দেখেছ কি? নীল আকাশের নিচে পৃথিবী, তার পৃথিবীর পরে ওই নীল আকাশ তুমি দেখেছ কি? আকাশ আকাশ শুধু নীল, ঘন নীল নীল আকাশ, সেই নীল মুছে দিয়ে আসে রাত, পৃথিবী ঘুমিয়ে পড়ে, তুমি দেখেছ কি? তুমি রাতের সে নীরবতা দেখেছ কি? শুনেছ কি রাত্রির কান্না বাতাসে বাতাসে বাজে? তুমি শুনেছ কি? নিবিড় আঁধার নেমে আসে ছায়া ঘন কালো রাত, কলরব কোলাহল থেমে যায়, নিশীথ প্রহরী জাগে, তুমি দেখেছ কি? এই বেদনার ইতিহাস শুনেছ কি? দেখেছ কি মানুষের অশ্রু শিশিরে শিশিরে ঝরে? তুমি দেখেছ কি? অসীম আকাশ তারি নিচে চে দেখো ঘুমায় মানুষ, জাগে শুধু কত ব্যথা হাহাকার, ছোট ছোট মানুষের ছোট ছোট আশা কে রাখে খবর তার? তুমি দেখেছ কি? আর শুনেছ কি মানুষের কান্না বাতাসে বাতাসে বাজে? তুমি শুনেছ কি? নীল আকাশের নিচে পৃথিবী, আর পৃথিবীর পরে ওই নীল আকাশ তুমি দেখেছ কি?